রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখার চেষ্টা করব খলিফা হওয়ার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবন ধারণ, জীবিকা অর্জন, এই বিষয়গুলো কেমন ছিল এবং তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। কাজে আজকের আলোচনায় বিভিন্ন ঘটনা আসবে এবং এই ধরনের ঘটনাগুলো সাধারণভাবে আমরা শুনতে বেশ পছন্দ করে থাকি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের ঘটনা আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন সেই সময়ে শুরুর দিকে তিনি এই কাজের বিনিময়ে কোনো ধরনের ভাতা বাইতুল মাল থেকে গ্রহণ করছিলেন না। আমরাও সাধারণভাবে আমাদের মধ্যে অনেক সময় একটি এই ধরনের তাত্ত্বিক বা আদর্শিক ধারণা দেখতে পাই। আমরা মনে করি যে ইসলামের জন্য যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজ আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে করা হচ্ছে, এর জন্য বিনিময়ে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। কোনো কাজের জন্য বিনিময় গ্রহণ করলেই সেটা আল্লাহর জন্য কাজ করা এর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় না, কেননা বাস্তবতা একটি বিচার্য বিষয়। কারণ যখন কোনো একজন ব্যক্তি তার সম্পূর্ণ সময়, তার 100% টাইম তিনি ব্যয় করবেন আল্লাহর দিনের পেছনে, কাজেই তিনি তার নিজের জীবিকা কোত্থেকে অর্জন করবেন? অবশ্যই তার একটি জীবিকা অর্জনের প্রয়োজন রয়েছে। যে কারণে ফিকহের একটি কায়দা বা মূলনীতি আমাদেরকে বলে, যদি কোনো ব্যক্তি নিজেকে মহৎ উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দেয় তাহলে সেই কাজের পেছনে যে খরচ বা উদ্দেশ্যের পেছনে যে খরচ, এটা বাকিদের তাকে প্রদান করে দেওয়া উচিত। এটা হচ্ছে ফিকহের একটি নিয়ম। অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার নিজের সময়, শ্রম, প্রচেষ্টা সব কিছুকে অন্যের সেবায় নিয়োজিত করে দিচ্ছে, মানুষের সেবায় নিয়োজিত করছে, তাহলে বাকি মানুষদেরও উচিত সেই ব্যক্তির প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া, তার জন্য খরচ করা। যেমন এই ধরনের কাজের উদাহরণ হচ্ছে, এই ধরনের ব্যক্তিদের উদাহরণ হচ্ছে একজন কাজী, একজন মুফতি, একজন ওয়ালি। কাজী তিনি একজন বিচারক, তিনি মুসলিমদের বিচার কার্য পরিচালনা করেন। মুফতি তিনি একজন আলেম ব্যক্তি এবং ওয়ালি তিনি একজন শাসক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি তার সেই ঘটনা আমরা স্মরণ করতে পারি। আবু বকর সিদ্দিক যখন প্রথম খলিফা হয়েছিলেন, আবু বকর সিদ্দিকও তার কাজের বিনিময়ে বাইতুল মাল থেকে কোনো ধরনের ভাতাই গ্রহণ করছিলেন না। সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি ছিলেন প্রথম ব্যক্তি, তিনি ছিলেন উদ্যোক্তা, যিনি আবু বকর সিদ্দিককে রাজি করিয়েছিলেন যে আপনার উচিত বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করা, তাহলে আপনার সম্পূর্ণ সময় আপনি মুসলিম উম্মার জন্য কাজে ব্যয় করতে পারবেন। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি যখন খলিফা হলেন তিনিও শুরুতে কোনো ধরনের ভাতাই গ্রহণ করছিলেন না। ফলে ধীরে ধীরে দারিদ্রতাকে ঘিরে ধরছিল, কেননা তার সময় তিনি নিয়োজিত করেছিলেন মুসলিম উম্মার জন্য। তিনি আগের মতো আর ব্যবসা করার জন্য তার হাতে সময় ছিল না, তার জীবিকা অর্জনের যে কাজগুলো তিনি করতেন সেই কাজগুলোতে তিনি পূর্ণ মনোযোগ দিতে পারছিলেন না। এরকম একটি অবস্থায় যখন পরিস্থিতি কঠিন হয়ে আসলো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের সঙ্গে এই বিষয়ে আলোচনা বা সূরা গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে চাইলেন এই অবস্থায় আমার করণীয় কী। ওসমান ইবনে আফফান তিনি বললেন, আপনি খাবার গ্রহণ করুন এবং অন্যদেরকেও খাবার প্রদান করুন। অর্থাৎ আপনি আপনার প্রাপ্য অংশ বাইতুল মাল থেকে গ্রহণ করতে পারেন। একই মতামত প্রদান করলেন সাইদ বিন জায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব আলী রাদিয়াল্লাহুর কাছে আসলেন এবং তিনি বললেন যে এই বিষয়ে তোমার মতামত কী। আলী বললেন, সকালের খাবার এবং রাতের খাবার। ওমর ইবনে খাত্তাব সেটাকে গ্রহণ করলেন এবং তিনি বললেন যে বাইতুল মাল থেকে তার জন্য কতটুকু গ্রহণ করা তিনি নিজের জন্য বৈধ মনে করেন। তিনি বলছেন যে আমার এই বিষয়টিকে আমি একজন এতিমের রক্ষণাবেক্ষণকারীর অনুরূপ মনে করি। যদি ভাতা গ্রহণ না করেই আমি চলতে পারি তাহলে আমি ভাতা গ্রহণ করব না, আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি শুধুমাত্র ততটুকুই গ্রহণ করব যতটুকু আমার প্রয়োজন। ফুকাহে কেরাম তারা এই প্রসঙ্গে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন, অর্থাৎ বাইতুল মাল থেকে খলিফার খরচ প্রদান করা কিংবা তার ভাতা প্রদান করার প্রসঙ্গে। প্রথম পয়েন্ট, তারা বলেছেন যে অবশ্যই এটা বৈধ, এই অনুমতি রয়েছে যে একজন খলিফা তিনি তার কাজের বিনিময়ে ভাতা গ্রহণ করতে পারেন। ইমাম আন-নাওয়াবি, ইবনে আল আরাবি, আল বাহুতি তারা এর পক্ষে মতামত প্রদান করেছেন। দ্বিতীয় পয়েন্ট, আবু বকর এবং ওমর তারা প্রত্যেকেই খলিফা হিসেবে ভাতা গ্রহণ করেছেন। তিন নম্বর পয়েন্ট, তাদের এই ভাতা গ্রহণ করার কারণ ছিল তারা তাদের সম্পূর্ণ সময়কে মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার বিষয়গুলো দেখাশোনার কাজে নিয়োজিত করেছিলেন, যেটা আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব বলেছেন। চার নম্বর পয়েন্ট, তারা বলেছেন যে খলিফার যদি প্রয়োজন নাও থাকে তারপরেও তার অধিকার রয়েছে, তিনি বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করতে পারেন। এবং তারা আরও মতামত দিয়েছেন, তারা বলেছেন যে ভাতা গ্রহণ না করার থেকে ভাতা গ্রহণ করাই তার জন্য উত্তম, কেননা এই অবস্থায় তিনি তার কাজে আরও সহযোগিতা লাভ করবেন এবং ভাতা গ্রহণ করার কারণে তিনি নিজের উপর একটি বাধ্যবাধকতাও অনুভব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় আমরা দেখতে পাই আল্লাহ রাসূল ইসলামের যে ব্যক্তিগত খরচ তার একটি অংশ আসত গনিমত থেকে, ফাই বা বিনা যুদ্ধে অর্জিত গনিমত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খরচ তিনি বহন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে আমার রিজিক আসে আমার বর্ষার তলদেশ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি থেকে আমরা একটি প্রশ্নের জবাব পেয়ে যাই যে কোত্থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা আসত। সাধারণভাবে আমাদের মধ্যে প্রচলিত একটি ধারণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের শুরুতে একটা সময় ব্যবসায়ী ছিলেন, কিন্তু সেটা হচ্ছে শুরুর দিককার ঘটনা। একেবারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবন, সেই অবস্থায় তার প্রথম উপার্জন ছিল মেষপালকের ভূমিকায়, তিনি রাখাল ছিলেন, এ কাজের বিনিময়ে সামান্য কিছু অর্থ তিনি মক্কার লোকেদের কাছ থেকে গ্রহণ করতেন। পরবর্তীতে যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এই প্রসঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার যে বিবাহের ঘটনা, এই ঘটনাগুলো আমরা জানি। সেটা হচ্ছে তার প্রথম জীবনের জীবিকা বা উপার্জন। কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব লাভ করলেন, সেই অবস্থায় তিনি কোনো ধরনের পেশাদার কাজে, জীবিকা অর্জনের কাজে তার সময় ছিল না, এই কাজ করার জন্য তার কোনো সময় ছিল না। সেই অবস্থায় সম্পূর্ণভাবে তার সমস্ত সময়, শ্রম এবং প্রচেষ্টা তিনি নিয়োজিত করেছিলেন আল্লাহর পথে, আল্লাহর দাওয়াতের জন্য, আল্লাহর দিনকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিজকের একটি নতুন দরজা খুলে দিয়েছিলেন এবং সেটা হচ্ছে ফাই, যা গনিমতের একটি খাত। আল্লাহ রাসূলের পর যিনি মুসলিমদের দায়িত্ব গ্রহণ করলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক তিনি কিভাবে তার জীবন ধারণ করতেন? কেননা ফাইয়ের যে অংশ এটা ছিল শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্দিষ্ট। আবু বকর সিদ্দিক কিন্তু তো আর রাসূল ছিলেন না, কাজেই তার উপার্জন, তার জীবিকা কোত্থেকে আসবে? এই প্রসঙ্গে আগের আলোচনায়, গত ধারাবাহিক আলোচনায় আবু বকর সিদ্দিকের জীবনীতে সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন তিনি শুরুতে কোনোই ভাতা গ্রহণ করছিলেন না। তিনি ব্যবসা বা কাপড়ের যে ব্যবসা করতেন সেই কাজগুলোর মাধ্যমে তার রিজিক উপার্জন করার চেষ্টা করে যাচ্ছিলেন। এরকম একটি অবস্থায় ওমর ইবনে খাত্তাব এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুমা তারা দেখলেন যে আবু বকর সিদ্দিক তার কর্মক্ষেত্রে নেই এবং কিছু মানুষ আবু বকর সিদ্দিকের জন্য অপেক্ষা করছেন, কিছু মহিলা তারা অপেক্ষা করছেন যে খলিফা আসবেন এবং তাদের মধ্যে একটি বিষয়ে তারা ফয়সলা লাভ করবেন খলিফার কাছ থেকে। ওমর ইবনে খাত্তাব আবু বকরকে দেখলেন যে আবু বকর বাজারের দিকে যাচ্ছেন ব্যবসায়িক কার্য করার জন্য। ওমর বললেন যে আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন? আবু বকর বললেন, কী করছি মানে, আমি তো আমার পরিবার এবং আমার নিজের জীবিকা অর্জনের চেষ্টা করে যাচ্ছি। তারা বললেন যে লোকের আপনার জন্য আপনার অফিসে বা দপ্তরে অপেক্ষা করছে, আপনার উচিত খলিফা হিসেবে সেই কাজে সময় দেওয়া। আবু বকর বললেন যে আমাকে তো অবশ্যই আমার জীবিকা অর্জন করতে হবে, না হলে কীভাবে আমার নিজেকে কিংবা আমার পরিবারকে খাওয়াবো, তাদের ভরণ পোষণ কীভাবে করবো? ওমর বললেন, ঠিক আছে, আমরা আপনার ভাতার ব্যবস্থা করে দিচ্ছি। বাইতুল মাল থেকে তারা একটি ভাতা নির্ধারণ করে দিলেন। কাজেই ওমর ইবনে খাত্তাব তিনি সেই ব্যক্তি যিনি আবু বকর সিদ্দিকের জন্য প্রথম এই প্রস্তাব নিয়ে এসেছিলেন যে বাইতুল মাল থেকে আপনার একটি অংশ গ্রহণ করা উচিত। অথচ ওমর ইবনে খাত্তাব নিজে খলিফা হওয়ার পর শুরুর দিকে তিনি নিজেও বাইতুল মাল থেকে কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছিলেন, যদিও এটা তার জন্য বৈধ ছিল। আবু বকর সিদ্দিকের জন্য প্রথম দিকে যা নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে যে অর্ধেক পরিমাণ একটি ভেড়া বা মেষের মাংস এবং সামান্য কিছু পরিমাণ ভাতা। এভাবে চলছিল, কিছুদিন পর দেখা গেল আবু বকর সিদ্দিক আবারও তিনি বাজারে কাজে ব্যস্ত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবারও আপনি কাজে ব্যস্ত, কি সমস্যা? তারা বললেন, তোমরা আমাকে যতটুকু দিচ্ছ সেটা আমার জন্য যথেষ্ট নয়। আবু বকর সিদ্দিক তিনি একজন সচ্ছল ব্যবসায়ী ছিলেন, তিনি নিজের এবং তার পরিবারের জন্য যে ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত তার যতটুকু পরিমাণ অর্থ প্রয়োজন সেটা তার প্রাপ্য ছিল, কাজেই সেই অর্থ উপার্জনের জন্য তিনি আবারও কাজে নিয়োজিত হলেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম তারা আবারও পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে, আপনার ভাতা আমরা আরও বাড়িয়ে দিব, আপনাকে দৈনিক একটি সম্পূর্ণ ভেড়ার মাংসই প্রদান করা হবে এবং ভাতার পরিমাণও বাড়িয়ে দেওয়া হবে। এরপর থেকে আবু বকর সিদ্দিক তিনি প্রয়োজনমুক্ত হলেন এবং নিজের জীবিকা অর্জনের জন্য তার সময়কে আর ভাগ করার কোনো প্রয়োজন ছিল না। ওমর ইবনে খাত্তাব তিনি সাহাবীদের কাছে এসেছিলেন এবং জিজ্ঞাসা করলেন যে তোমরা আমাকে কতটুকু পারিশ্রমিক দিবে বা বাইতুল মাল থেকে কতটুকু গ্রহণ করা আমার জন্য বৈধ হবে, এই সম্পর্কে তোমাদের মতামত কী? সাহাবায়ে কেরাম জবাবে বললেন যে ইয়া আমির আল মুমিনিন, এই বিষয়ে আপনি আমাদের থেকে ভালো জানেন। ওমর বললেন, যদি তোমরা চাও তাহলে আমি বলে দিচ্ছি যে আমার জন্য কতটুকু গ্রহণ করা আমি বৈধ মনে করি। আমি আমার জন্য একটি বাহন চাই, অর্থাৎ একটি সওয়ারি বা পশু চাই, যাকে ব্যবহার করে আমি হজ এবং ওমরার সময় সফর করতে পারবো। আমি শীতের সময় আমার জন্য একটি জামা চাই এবং গ্রীষ্মের সময় আমার জন্য একটি জামা চাই। সুতরাং ওমর ইবনে খাত্তাব সারা বছরে মাত্র দুইটি জামা গ্রহণ করবেন, এটা তিনি নিজের জন্য বৈধ মনে করছেন, সুবহানাল্লাহ। এবং ওমর বলছেন যে আমি আমার পরিবারের জন্য সাধারণ এবং মধ্যম মানের খাবার, যা কুরাইশের পরিবারের মধ্যে কোনো একটি পরিবার গ্রহণ করে থাকে, সেই রকম খাবার আমি আমার পরিবারের জন্য গ্রহণ করতে চাই। এবং আমার জন্য আমি সেটাও গ্রহণ করতে চাই যেটা কিনা একজন সাধারণ মুসলিম হিসেবে বাইতুল মাল থেকে আমার প্রাপ্য। আমরা আগে আলোচনা করেছিলাম যে প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করা হচ্ছিল। ওমর বলেছেন যে সেই অংশটুকু আমি গ্রহণ করব, কারণ আমি নিজেকে একজন সাধারণ মুসলিমই মনে করি। মুয়াম্মার তিনি বললেন, ওমর ইবনে খাত্তাব তার বাহন হিসেবে যা গ্রহণ করেছিলেন হজ এবং উমরার সময়ে সেটা ছিল একটি মাত্র উট। কাজেই মদিনায় ওমর ইবনে খাত্তাব তিনি কোনো বাহন গ্রহণ করেননি। মদিনায় তিনি হেঁটেই বিভিন্ন স্থানে যেতেন, সেখানে তার কোনো পরিবহনের প্রয়োজন ছিল না। সারা বছরে মাত্র দুই সেট জামা শীত এবং গ্রীষ্মে, এবং পরিবারের জন্য যতটুকু খাবার একেবারে পর্যাপ্ত পরিমাণ, যতটুকু না হলেই নয়, এই ধরনের অংশটুকুই ওমর ইবনে খাত্তাব তিনি বাইতুল মাল থেকে গ্রহণ করতেন। কাজেই এটা তার পরিমিতি বোধের একটি দৃষ্টান্ত। ওমর ইবনে খাত্তাবের এই ঘটনা থেকে তার জুহুদ বা পরিমিত বোধের একটি দৃষ্টান্ত আমাদের সামনে আসলেও আমাদের জন্য আরেকটি বড় শিক্ষণীয় দিক রয়েছে। বিগত সিরিজেও আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনাতেও এই প্রসঙ্গে আমরা কিছুটা সময় নিয়ে আলোচনা করেছিলাম। সেই বিষয় হচ্ছে যে দিনের পথে আল্লাহর দিনের জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হবে। যারা দিনের জন্য নিবেদিত প্রাণ, যারা কাজ করছেন আল্লাহর দিনের জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হবে। যেহেতু আমরা দিনের পথে খরচ করি না, দিনের কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে সাপোর্ট দিই না, অর্থনৈতিক সহযোগিতা প্রদান করি না, ফলে আমরা দিনের কাজে দেখতে পাই পার্ট টাইম, অপেশাদার এবং অদক্ষ কাজ। ফলে উম্মাহ হিসেবে আবার সেই আমরাই সাফার করছি। এটা সত্য যে একদিকে আমরা দেখতে পাই কিছু লোক রয়েছেন যারা দাওয়াতকে আল্লাহর দিকে দাওয়াত এভাবে না দেখে বিষয়টিকে একটি ব্যবসার মতো বানিয়ে ফেলেছে। তারা অর্থ গ্রহণ না করে টাকা ছাড়া কোনো ওয়াজ নসিহতই করতে চায় না। সেই সমস্ত লোকেদের কথা আমরা বাদ দিচ্ছি, কারণ তাদের কাজগুলো ইখলাস এবং বারাকা বর্জিত। তারা শুধুমাত্র শ্রোতাদেরকে আকৃষ্ট করতে চান এবং তাদের ওয়াজ নসিহতকে তারা কৌতুক, কাহিনীর আসর এই ধরনের বানিয়ে ফেলেছেন। কিন্তু সেই সমস্ত লোকের কথা গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ যারা বাস্তবেই নিবেদিত প্রাণ, যারা ইখলাসের সঙ্গে কাজ করছেন। তাদের কাজকে বিকশিত করার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন, কারণ এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। ওমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক তারা বাইতুল মাল থেকে অর্থ এবং ভাতা গ্রহণ করেছেন নিজেদের সময়কে ফ্রি করার জন্য, নিজেদেরকে প্রয়োজন মুক্ত করার জন্য, ফুল টাইম ভিত্তিতে উম্মার জন্য নিজেদের প্রচেষ্টাকে লাগানোর জন্য। তারা এই জন্য ভাতা গ্রহণ করেননি যে আমরা সেখান থেকে অর্থ গ্রহণ করব, বসে বসে খাব, নিজেদেরকে ধনী বানিয়ে ফেলবো, এটা কখনোই নয়। বরং আমরা দেখতে পাই ওমর ইবনে খাত্তাব তিনি তার সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নীতি ছিল এটা, যে সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে তিনি সম্পত্তির হিসাব নিতেন। সম্পত্তির হিসাব নিতেন ওই পদের দায়িত্ব গ্রহণ করার আগে এবং পরে। কাজেই ওমর ইবনে খাত্তাব তিনি খুব স্পষ্টই মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে ইসলামী সরকার বা মুসলিমরা তোমার পেছনে অর্থ খরচ করছে, তার মানে এই নয় কোনো একটি পদবি গ্রহণ করে সেটাকে সম্পত্তি বানানোর একটি মাধ্যম হিসেবে তুমি গ্রহণ করবে। তোমার অর্থনৈতিক অবস্থা যেমন ছিল তেমনই থাকবে সেই দায়িত্ব গ্রহণের আগে কিংবা পরে, এবং এই কাজ বা শ্রমের যে আসল পুরস্কার সেটা তুমি পাবে আখিরাতে আল্লাহর কাছ থেকে। কাজেই আল্লাহর দিনের জন্য, ইসলামী কাজের জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হবে। ইসলামী কাজে আমরা দেখতে পাই যে আমরা দক্ষ লোকেদেরকে পাই না, এর বিভিন্ন কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে এটা যে আমাদের মানসিকতা। সন্তানদের মধ্যে যারা মেধাবী বা দক্ষ তাদেরকে পিতামাতারা কোন কাজে কোন পেশায় নিয়োজিত করতে চান। অনেক ক্ষেত্রেই বাবা মা চিন্তা করেন যে ছেলেকে যদি আমি ইসলামী লাইনে পড়াশোনা করাই তাহলে সে কি পারবে একটি ভালো সচ্ছল জীবিকা অর্জন করতে। ফলে পরিবারের মেধাবী সন্তানদেরকে বাবা মারা পাঠিয়ে দেয় ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বিষয়ের পেছনে পড়াশোনা করতে। অপরদিকে দিনের লাইনে বা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার জন্য তুলনামূলকভাবে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে পাঠানো হচ্ছে। এটি একটি দুঃখজনক মানসিকতা। এই অবস্থার উন্নতির জন্য অন্যদেরকে দোষারোপ না করে আমরা আমাদের নিজেদের কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো দেখা জরুরি। যারা দিনের কাজে নিবেদিত ব্যক্তি তাদের পেছনে আমরা অর্থ খরচ করতে চাই না, এটাই হচ্ছে আমাদের দুঃখজনক একটি বাস্তবতা। ফলে একজন মুখলিস দায়ী বা আলিমকেও বাধ্য হয়ে তার সময়কে ভাগ করতে হয়। ফুল টাইম সময় তিনি দিনের জন্য কাজে থাকতে পারেন না, তাকে বাধ্য হয়ে অন্য একটি কাজের মাধ্যমে তার জীবিকা অর্জন করতে হয়। কারণ বাস্তবতা এটা যে তাকে তার পরিবারকে দেখতে হবে, ফলে সময়, শ্রম, মনোযোগ এই বিষয়গুলো ভাগ হয়ে যায়। ইসলামী কাজ হয় অদক্ষ এবং আনপ্রফেশনাল বা পার্ট টাইম ভিত্তিতে। কাজে এটা একটা চক্রের মতো, একদিকে আমরা অর্থ খরচ করি না, ফলে উম্মাহ হিসেবে আমরাই আবার সাফার করছি। একজন সাম্প্রতিক আলেম তিনি নাসিহা প্রদান করেছিলেন মুসলিমদের উদ্দেশ্য করে, বিশেষ করে যুবকদের প্রতি একটি বক্তব্য প্রদান করে অনেকটা চিঠির মতো আকারে তিনি নাসিহা দিয়েছিলেন। একটি পয়েন্টে তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেছিলেন যে প্রত্যেক মুসলিম পরিবারের উচিত পরিবারের অন্ততপক্ষে একজন সদস্যকে দিনের কাজ করার জন্য ফ্রি করে দেওয়া, তার অর্থনৈতিক খরচগুলো বহন করার মাধ্যমে। দাওয়াতের জন্য, জিহাদের জন্য এবং দিনের কাজ করার জন্য তাকে প্রয়োজন মুক্ত করে দেওয়া উচিত। যদি চাই যে আমরা আমাদের উম্মার অবস্থার উন্নতি ঘটাবো তাহলে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। ওমর ইবনে খাত্তাব তিনি খলিফা হিসেবে দেওয়া তার প্রথম ভাষণে তিনি বলেছিলেন যে যারা আল্লাহর রাস্তায় যাবে মুজাহিদিন তিনি তাদের পরিবারকে দেখাশোনা করবেন, তাদের পরিবার এবং তার সন্তানদেরকে তিনি ভরণ পোষণ প্রদান করবেন একেবারে নিজের সন্তানের মতো, যেন তারা সব ধরনের পিছুটান মুক্ত হয়ে আল্লাহর রাস্তায় নিবেদিত প্রাণ হয়ে যেতে পারেন। কাজেই এই বিষয়টি গুরুত্ব সহকারে আমাদের চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত এবং এরপর আমল করা উচিত। মসজিদ, মাদ্রাসা, তালেবে ইলম, দাওয়া, জিহাদ ফিসাবিলিল্লাহ এবং ইসলামিক কল্যাণমূলক কাজগুলোর পেছনে যারা নিয়োজিত ব্যক্তি তাদের জন্য আমাদের অর্থ খরচ করা উচিত, যদি চাই যে আমরা আমাদের উম্মার অবস্থার উন্নতি ঘটাবো। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে হিজরি বর্ষপঞ্জি ব্যবহার করা শুরুর ঘটনা। একজন ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের কাছে আসলেন এবং একটি চুক্তি নিয়ে এসে বললেন যে এই চুক্তি ছিল আমার এবং আমার ভাইয়ের মধ্যে, সে আমার কাছ থেকে কিছু অর্থ ধার নিয়েছিল, এখন সময় হয়েছে তার উচিত সেই অর্থ আমাকে ফেরত দেওয়া। এবং লোকটি এটাও বললেন যে এই অর্থ পরিশোধের সময় অনেক দিন আগেই চলে গেছে, বরং এখন এটা বিলম্বিত। চুক্তিতে বলা হচ্ছে যে লেখা আছে সেখানে শাবান মাসে এই ঋণ ফেরত দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে কোন বছরের শাবান মাস, এরকম কোনো কিছু সেখানে সুনির্দিষ্ট করে লেখা নেই। শাবান মাস এই বছরে, আগের বছর, না বিগত বছর, না পাঁচ বছর পরে, কিছু লেখা নেই। আরব সমাজে যখন কিনা একটি গোত্রীয় সমাজ ব্যবস্থা তাদের মধ্যে ছিল, সেই ক্ষেত্রে অফিসিয়াল কোনো ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা ব্যবহার করার কোনো প্রয়োজনই তাদের ছিল না। তারা মাস গণনা করতেন, দিন গণনা করতেন, কিন্তু বছর গণনা এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে ছিল না। বছরের হিসাব রাখার ক্ষেত্রে অনেক সময় সাধারণভাবে কোনো গুরুত্বপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে সেই বছরকে তারা সেভাবে উল্লেখ করতেন, যেমন হস্তি বাহিনীর বছর আমুল ফিল, আমর রামাদা বা দুর্ভিক্ষের বছর, কিংবা আমুল গালা বা উচ্চমূল্যের বছর, এভাবে মৌখিক কিছু হিসাব তারা রাখতেন। কিন্তু খিলাফা যখন বড় আকার ধারণ করলো, প্রশাসনিক কাজগুলো বিকশিত হলো, সেই ক্ষেত্রে বাস্তবেই একটি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওমর ইবনে খাত্তাব সেই ব্যক্তির বিবাদকে কেন্দ্র করে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন যে আমাদের একটি বর্ষপঞ্জিকা প্রচলন করা প্রয়োজন, এবং এই বিষয়ে আপনারা কী মতামত দিচ্ছেন? কেউ কেউ বললেন যে আমরা মনে করি রোমানদের যে ক্যালেন্ডার রয়েছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটাই আমরা ব্যবহার করতে শুরু করি। কেউ বললেন যে আমরা পারস্যদের যে বর্ষপঞ্জিকা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। এভাবে বিভিন্নজন বিভিন্ন রকমের মতামত প্রদান করলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তিনি বললেন যে আমাদের পঞ্জিকা বা ক্যালেন্ডার হওয়া উচিত যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ভূমি থেকে ইসলামের ভূমিতে হিজরত করেছেন সেই সময় থেকে। এটা ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত, হিজরতের সময় থেকে আমাদেরকে বর্ষ গণনা শুরু করতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে নির্দিষ্ট করলেন না, কিংবা তার মৃত্যুদিনকেও নির্দিষ্ট করলেন না, কিংবা তার নবুয়ত পাওয়ার দিনকেও নির্দিষ্ট করলেন না। তারা বাছাই করলেন হিজরতের ঘটনাকে। কেন এটাকে তারা বাছাই করলেন? কারণ এটাই ছিল তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক, যেই ঘটনাকে কেন্দ্র করে আমরা বছর গণনা শুরু করতে পারি। জন্মদিন বা মৃত্যুদিনের থেকেও এটা গুরুত্বপূর্ণ। তার মৃত্যুদিন সম্পর্কে ইবনে হাজার আল আসকালানি তিনি বলেছেন যে এই মৃত্যুর দিন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন ছিল একটি কষ্টের দিন, সেই দিনকে ঘিরে সাহাবাদের মধ্যে রয়েছে কষ্টের স্মৃতি। অপরদিকে নবুয়াত বা জন্মদিনকেও কিন্তু তারা বেছে নিলেন না, তারা বেছে নিলেন হিজরতকে, কারণ হিজরতকে সাহাবায়ে কেরাম দেখতেন ইসলামের জন্য একটি বিশাল টার্নিং পয়েন্ট হিসেবে, এক বিশাল পরিবর্তনের সূচনা শুরু হয়েছে সেই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। সেটা ছিল ইসলামী রাষ্ট্রের শুরু, ইসলামী জীবন ব্যবস্থার বাস্তব শুরু। মক্কায় তারা ছিলেন সংখ্যালঘু, কিন্তু যখন হিজরত হয়ে গেল তারা মদিনায় আসলেন, তখন তারা একটি সম্পূর্ণ উম্মাহ বা একটি জাতিতে পরিণত হলেন। কাজেই সেই ঘটনাকে কেন্দ্র করেই তার বর্ষপঞ্জিকা চালু করার সিদ্ধান্ত পাশ করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছরে রবিউল আউয়াল মাসে তিনি হিজরত করেছিলেন, অথচ বছরের প্রথম মাস মহরমকে কেন ধরা হচ্ছে, রবিউল আউয়ালকে কেন ধরা হলো না? ইবনে হাজার আল আসকালানি তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে মহরম মাসেই মনস্থির করেছিলেন যে সেই মাসেই তিনি হিজরত করবেন। এটি হচ্ছে একটি মতামত, কারণ আকাবার বাইয়াত এটা জিলহজ মাসে হয়েছিল এবং জিলহজ মাসের পরের মাস প্রথম মাস হচ্ছে মহরম। আরেকটি মতামত অনুসারে মানুষ সাধারণভাবে হজকে বছরের শেষ কাজ হিসেবে মনে করে যে হজ করার মাধ্যমে আমি একটি নতুন জীবন শুরু করলাম, নতুন করে সব কিছু শুরু করলাম। কাজে হজের পরের মাস যেটা, সেটা হচ্ছে মহরম মাস, জিলহজ মাসের পরের মাস। কাজে সেই মাসকে প্রথম মাস ধরে তারা বর্ষপঞ্জিকা শুরু করলেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামিক বর্ষপঞ্জিকা শুরু হলো, যেটা কি না আগের সময়, অর্থাৎ আবু বকর সিদ্দিক কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল না, কারণ সেই সময়ে উম্মা খিলাফা তুলনামূলক ছোট আকারের ছিল, প্রশাসনিক কাজগুলো আরও ছোট আকারের ছিল, পরবর্তী সময়ে এর প্রয়োজন সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন যে তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করো এবং আমার পরে আমার সঠিক পথের উপর প্রতিষ্ঠিত খলিফাদের সুন্নাহকেও তোমরা অনুসরণ করো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে পরবর্তী খলিফার সুন্নাহ বা দৃষ্টান্তকে আমাদের সামনে অনুসরণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে খলিফায়ে রাশিদিনের সময়ে অনেক নতুন নতুন বিষয় আসবে, নতুন অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে এবং প্রয়োজনের ভিত্তিতেই নতুন আইন প্রণয়ন করতে হবে, কাজেই সেগুলোকে দৃষ্টান্ত বা সুন্নাহ হিসেবে গ্রহণ করা প্রয়োজন। এবং আমরা দেখতে পাই এই ধরনের বেশিরভাগ প্রশাসনিক ব্যবস্থা বা নিয়মকানুন এটা প্রতিষ্ঠিত হয়েছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলেই। কারণ আবু বকর সিদ্দিকের খিলাফা সেটা ছিল প্রথম এবং সেটা ছিল খুবই অল্প সময়ের, মাত্র 2 বছর 3 মাস সময়ের। পরবর্তী ঘটনা, খলিফাকে কী উপাধি প্রদান করা হবে, কী নামে তাকে সম্বোধন করা হবে বা ডাকা হবে। আবু বকর সিদ্দিকের উপাধি ছিল খলিফা। খলিফা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে এটা যে তিনি কারো পরবর্তী বা কারো প্রতিনিধি। সুতরাং আবু বকর সিদ্দিককে খলিফা বলা হচ্ছে কারণ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ব্যক্তি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রতিনিধি। আবু বকর সিদ্দিকের উপাধি ছিল খলিফাতু রাসূলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব বললেন যে তোমরা তো আমাকে অবশ্যই খলিফাতু রাসূলিল্লাহ এটা বলতে পারবে না, কারণ আবু বকর সিদ্দিক হচ্ছেন খলিফাতু রাসূলিল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি নই, আমি আবু বকর সিদ্দিকের উত্তরসূরি। কাজেই এভাবে বলা যেতে পারে যে খলিফাতু খলিফাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রতিনিধি আমি তার পরবর্তী, তার প্রতিনিধি। কিন্তু এভাবে যদি সম্বোধন ঠিক করে নেওয়া হয় তাহলে পরবর্তী যারা আসবেন তাদের জন্য এটা একটি ট্রেনের মতো দীর্ঘ উপাধি হয়ে যেতে থাকবে, খলিফাতু খলিফাতু খলিফাতু এভাবে চলতেই থাকবে। কাজেই উপাধি কী হতে পারে এটা নিয়ে সাহাবায়ে কেরাম তারা চিন্তাভাবনা করতে লাগলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত কেউ প্রদান করতে পারছিলেন না। এর মধ্যে এক ঘটনা ঘটল, ওমর ইবনে খাত্তাবের কাছে দুইজন ব্যক্তি এসে সাক্ষাতের অনুমতি চাচ্ছিলেন। ইরাক থেকে দুইজন ব্যবসায়ী তারা এসেছিলেন। ইরাক ছিল একটি ফ্রন্টলাইন বা যুদ্ধের ভূমি, সেখানে যুদ্ধ সংঘটিত হচ্ছিল, মুসলিম সীমানা খিলাফার সীমানা বিস্তৃত হচ্ছিল। ওমর ইবনে খাত্তাব আগ্রহী ছিলেন সেখানকার অবস্থা এই বিষয়গুলো জানার জন্য এবং তারাও সেটা জানানোর জন্য ওমর ইবনে খাত্তাবের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে চাচ্ছিলেন। দুইজন ব্যক্তি লুবাইদ ইবনে রাবিয়া এবং উদাই ইবনে হাতেম তারা আমর ইবনে ওয়াসের কাছে এসে বললেন যে আপনি আমাদের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিন। তারা বললেন যে আপনি কি দয়া করে আমিরুল মুমিনের সঙ্গে আমাদের দেখা করার অনুমতি প্রদান করবেন। আমর ইবনে ওয়াস ওমর ইবনে খাত্তাবের কাছে আসলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন। ওমর ইবনে খাত্তাব অবাক হয়ে বললেন যে এই উপাধি, এই নাম, এই সম্বোধন তুমি কোথায় পেলে? আমর ইবনে ওয়াস জবাব দিলেন লুবাইদ ইবনে রাবিয়া এবং উদাই ইবনে হাতেম তারা আপনাকে এই নামে সম্বোধন করেছেন এবং সেই নামটি আমার বেশ পছন্দ হয়েছে, কারণ আমরা হচ্ছি মুমিন এবং আপনি আমাদের আমির। ওমর ইবনে খাত্তাব বললেন ঠিক আছে, তাহলে এটাই হবে এখন থেকে উপাধি। অর্থাৎ তখন থেকেই খলিফাদেরকে আমির আল মুমিনিন এই উপাধির মাধ্যমে সম্বোধিত করা হতো। আলহামদুলিল্লাহ, এবারে আমরা যাচ্ছি খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আমিরুল মুমিনিন সেই অবস্থায় তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী এই বিষয়গুলো দেখার দিকে। আমাদের এই ধারাবাহিক আলোচনার একেবারে প্রথম পর্বেই ওমর ইবনে খাত্তাবের চারিত্রিক গঠন বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আমরা আলোচনা করেছিলাম, তবে সেখানে মূলত চারিত্রিক গঠন সম্পর্কেই আলোচনা বেশি হয়েছিল, কিন্তু বৈশিষ্ট্যগুলো সেভাবে আলোচনা করা হয়নি। এবারে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে কোমলতা এবং কঠোরতা দুইটি বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয় হয়েছিল এবং যখন তিনি ক্ষমতা লাভ করলেন, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন, সেই ক্ষমতা তাকে ভারসাম্যহীন করে দেয়নি, অহংকারী করে দেয়নি, বরং তাকে বিনয়ী করেছে। যেমন আমরা দেখতে পাই একটি গাছে যখন ফল ধরে, ফল ধারণ করার কারণে গাছটি আরও নিচের দিকে ঝুঁকে যায়। দৈহিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং দুনিয়াবী ক্ষমতার দিক থেকেও সকল দিক থেকেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শক্তিশালী ছিলেন, কিন্তু এরপরেও তিনি ছিলেন আল্লাহর ভয়ে বিনত। প্রথমে আমরা আলোচনা করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে থাকা আল্লাহর ভয় সেই সম্পর্কে। খাশিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞান রাখে তারা আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহর ভয় যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে জ্ঞান রয়েছে, তারাই হচ্ছেন উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই প্রসঙ্গে একটি ঘটনায় আমরা দেখতে পাই, একবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার কাছে একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছিল এবং সেই মজলিসে তার কিছু ছাত্র তাকে বলছিলেন যে অমুক ব্যক্তি তিনি তো কোনো আলেম ব্যক্তি নন, তার তেমন কোনো উল্লেখযোগ্য ইলম নেই। ইমাম আহমদ বিন হাম্বল জবাব দিয়ে বললেন কিন্তু তার মধ্যে ইলমের যে ফল সেটা তার মধ্যে রয়েছে এবং সেটা হচ্ছে আল্লাহর ভয়। সুতরাং যা তোমরা অর্জন করতে চাও সেটা অলরেডি তার মধ্যে রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহর ভয় ছিল এবং বিভিন্ন ঘটনায় সেটা আমাদের সামনে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। প্রথম ঘটনায় আমরা যাচ্ছি, একবার একজন ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের কাছে আসলেন। ওমর ইবনে খাত্তাব সেই সময় কোনো একটি জরুরি কাজে ব্যস্ত। সেই অবস্থায় সেই ব্যক্তি এসে বললেন হে ওমর ইবনুল খাত্তাব, আমি চাই আমার এবং এই ব্যক্তির মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয়েছে, সেই বিবাদের ফয়সালা আপনি করে দিবেন। ওমর ইবনুল খাত্তাব সেই সময় ব্যস্ত থাকার কারণে কিছুটা বিরক্ত হয়ে বললেন যে যখন আমি অবসর সময়ে থাকি তখন তোমরা আসো না, আর যখন দেখো যে আমি মুসলিম উম্মার জরুরি কাজে ব্যস্ত তখন তোমরা এই সমস্ত বিষয় নিয়ে ছুটে আসো। এই কথা বলে ওমর ইবনুল খাত্তাব তার হাতে থাকা যে ছড়ি বা লাঠি সেটা দিয়ে লোকটিকে আঘাত করলেন। লোকটি হতাশ হয়ে কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। যখন আমরাও কোনো জরুরি কাজে ব্যস্ত থাকি, পূর্ণ মনোযোগের সঙ্গে কোনো একটি কাজ করতে থাকি, এমন সময় যদি ভিন্ন কোনো একটি প্রসঙ্গ নিয়ে আরেকজন ব্যক্তি এসে উপস্থিত হন, সেই অবস্থায় স্বাভাবিকভাবেই কিছুটা বিরক্তি সৃষ্টি হওয়া এটা হতেই পারে। কিন্তু কিছু সময় পর ওমর ইবনুল খাত্তাবের মধ্যে ভাবান্তর হলো। ওমর ইবনুল খাত্তাব সেই লোকটিকে ডেকে পাঠালেন এবং লোকটি আসার পর তার হাতে নিজের সেই লাঠি দিয়ে বললেন, আমি যেভাবে তোমাকে আঘাত করেছিলাম আমি চাই তুমিও ঠিক সেভাবে আমাকে আঘাত করো। সেই লোকটি বলল, আল্লাহর জন্য এবং আপনার জন্য আমি আপনাকে আঘাত করব না। ওমর ইবনুল খাত্তাব বললেন যে না, তুমি শুধুমাত্র আল্লাহর জন্যই আমাকে আঘাত করবে অথবা আমার আঘাত আমাকে ফেরত দিবে। তখন লোকটি বলল, ঠিক আছে, শুধুমাত্র আল্লাহর জন্যই আমি এটা করব। অর্থাৎ সেই ব্যক্তি সে ওমর ইবনুল খাত্তাবকে ক্ষমাই করে দিয়েছিল এবং এটাকে ধর্তব্য কোনো বিষয় হিসেবেও সে গ্রহণ করেনি। এরপরেও সে বলছে, শুধুমাত্র আল্লাহর জন্যই আপনার এই অনুরোধ আমি রক্ষা করব, আপনার আঘাত আমি আপনাকে ফেরত দিচ্ছি। আহনাফ বিন কায়েস তিনি বলছেন যে ঘটনা ঘটার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। তিনি বলছেন যে ওমর ইবনুল খাত্তাব এই ঘটনার পর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি নিজেকে বলছিলেন, হে খাত্তাবের পুত্র, তুমি ছিলে অসম্মানিত, আল্লাহ তোমাকে সম্মান মর্যাদা দান করেছেন। তুমি ছিলে পথভ্রষ্ট, আল্লাহ তোমাকে পথ দেখিয়েছেন। তুমি ছিলে অবনমিত, আল্লাহ তোমার মর্যাদাকে উঁচু করেছেন। মুসলিমদের আমির নিযুক্ত করেছেন, খলিফা নিযুক্ত করেছেন। সেই মুসলিমদের একজন তোমার কাছে সাহায্য চাইতে আসলো, আর তাকে তুমি এভাবে আঘাত করলে। যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন তাকে কি জবাব দেবে? কিভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে? তোমার কাজের কি জবাব তুমি দেবে? আহনাব বিন কায়েস তিনি বলছেন যে এই ঘটনার মাধ্যমে আমি বুঝলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি কতটা আল্লাহকে ভয় করে চলতেন, কতটা তাকওয়াবান। তিনি ছিলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। লোকটির সঙ্গে সামান্য তুচ্ছ ব্যবহার, সেটা করার কারণেই তার পরমুহূর্ত থেকেই নিজের মধ্যে অনুশোচনা বোধ সৃষ্টি হয়েছিল। এটাই হচ্ছে আল্লাহ ভয়ের ফলাফল। ওমর ইবনে খাত্তাব যদিও সেই সময় ব্যস্ত ছিলেন, এরপরেও নিজের সেই কাজের পক্ষে তিনি কোনো অজুহাত দাঁড় করাননি। ওমর ইবনে খাত্তাবের বিখ্যাত উক্তিগুলো থেকে আমরা জানি, ওমর ইবনে খাত্তাব তিনি বলতেন, তোমরা নিজেরা নিজেদের কাছে নিজেদের বিষয়গুলোকে জবাবদিহিতা করো আল্লাহর কাছে জবাবদিহিতা প্রদান করার আগে। তোমরা নিজেরা নিজেদেরকে পরিমাপ করো মিজানের পাল্লায় তোমাকে মাপার আগে। তোমরা তোমাদের সালাত আদায় করো যখন কিনা লোকেরা তোমাদের সালাত আদায় করবে। অর্থাৎ জানাজার সালাত যখন তোমার উপর পড়া হবে তার আগে তোমার উপর যা বাধ্যতামূলক সালাতগুলো রয়েছে সেগুলো তোমরা আদায় করো। ওমর ইবনে খাত্তাব বলতেন, সেই মহাদিবসের জন্য নিজেকে প্রস্তুত করো যেদিন সব কিছু প্রকাশিত হয়ে যাবে, লুকানোর কিছুই থাকবে না, সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ ভীতি সম্পর্কে দ্বিতীয় ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব তিনি একদিন বাইতুল্লাহ আল হারাম কাবা ঘরের চারপাশে সেখানে আসলেন এবং সেখানে এসে দেখলেন যে যেখানে উযু করার জায়গা সেখানে একটি জলাশয়ে মহিলারা এবং পুরুষেরা একসাথে উযু করছে। ওমর ইবনে খাত্তাব সেখানে গিয়ে তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলেন এবং বললেন, তোমরা চলে যাও। এরপর একজন কর্মীকে ডাকলেন এবং বললেন যে আমি কি তোমাকে বলিনি যে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করবে উযুর স্থানের? কেন তুমি আমার নির্দেশ অমান্য করলে? ওমর ইবনে খাত্তাব তিনি খুব সতর্ক থাকতেন এবং আল্লাহর ঘরের চারপাশে নারী পুরুষ একত্রে একটি স্থানে চলে আসবে এই সুযোগ তিনি রাখতে চাচ্ছিলেন না। কাজেই তিনি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিলেন। কোনো ধরনের ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশা এর কোনো বিন্দুমাত্র সুযোগও তিনি রাখতে চাননি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার কাছে ওমর ইবনে খাত্তাব গেলেন এবং তার এই ঘটনার জন্য তিনি বলছিলেন যে আমি তো ধ্বংস হয়ে গেছি, ওমর ধ্বংস হয়ে গেছে। আলী ইবনে আবি তালিব বললেন যে কেন এই কথা বলছেন? ওমর বললেন, আমি হারামে আল্লাহর ঘরে সেখানে অবস্থানরত অবস্থায় নারী পুরুষদেরকে আঘাত করেছি। আলী ইবনে আবি তালিব তিনি বললেন, আপনি একজন রাখাল বা একজন মেষপালকের মতো, এবং একজন রাখাল যখন তার পালকে শৃঙ্খলা রাখার জন্য আঘাত করে সেটা হচ্ছে ন্যায় বিচার। কিন্তু কোনো রাখাল যদি তার মেষপালকে ভুল পথে ছেড়ে দেয় সেটাই হবে জুলুম। কাজে আপনার অধিকার রয়েছে যে ভুল পথে থাকা কোনো একটি মেষকে ভেড়াকে সঠিক পথে ফিরিয়ে আনার। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আপনি এই আঘাত করার মাধ্যমে কোনো জুলুম করেননি, বরং তাদেরকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছেন। আল্লাহ ভীতি প্রসঙ্গে তৃতীয় ঘটনায় আমরা যাচ্ছি। যখন ওমর ইবনুল খাত্তাব খুবই চিন্তিত পেরেশান ছিলেন একটি আয়াতের কারণে, কোনো এক রাতে ওমর ইবনুল খাত্তাব মদিনার পথে হাঁটছিলেন, সেই সময় তিনি এই আয়াতটি শুনতে পেলেন। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. এই আয়াতটি তার স্মরণে আসলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ কিংবা মুমিন নারীদেরকে কষ্ট প্রদান করে তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করে। ওমর ইবনে খাত্তাব, তিনি একজন খলিফা হিসেবে, তার উপরে বহু অধীনস্থ ব্যক্তিরা ছিলেন, পুরো উম্মাই ছিল তার অধীনস্থ, সেই বিষয়গুলো দেখাশোনা করার যে বিরাট দায়িত্ব এটা তার মাথায় ছিল। কাজেই এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হয়তোবা কারো উপর তিনি কোনো ভুল করে ফেললেন কিনা কিংবা কাউকে কোনো কষ্ট দিয়ে ফেললেন কিনা, এই আয়াতের কারণে ওমর ইবনে খাত্তাবের মধ্যে সেই চিন্তা প্রবলভাবে জেগে উঠল। কাজে অস্থির হয়ে তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন। উবাই ইবনে কাব তিনি ছিলেন একজন কাতেবে ওহি, একজন আলেম, একজন কোরআনের হাফেজ এবং একজন মুফাসির, কোরআন সম্পর্কে তার প্রভূত জ্ঞান ছিল। ওমর ইবনে খাত্তাব তার সঙ্গে সাক্ষাৎ করতে তার ঘরে প্রবেশ করলেন। খলিফা আমির আল মুমিনীন তিনি ঘরে এসেছেন, উবাই ইবনে কাব তাকে বসার জন্য একটি বালিশ এগিয়ে দিলেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব সেই আয়াতের কারণে এত চিন্তিত এবং অস্থির অবস্থায় ছিলেন, বসে তিনি বালিশের উপরে বিশ্রাম নেবেন, এর থেকে তিনি সেই বালিশকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন এবং সরাসরি মেঝেতে বসে গেলেন এবং বললেন, হে ওবাই, আমার ভয় হচ্ছে, আমি আশঙ্কা করছি যে আমিও কি সেই মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয় তাদের মধ্যে একজন হয়ে যায় কিনা। ওবাই ইবনে কাব বললেন, হে ওমর ইবনে খাত্তাব, আপনি একজন খলিফা, একজন খলিফা হিসেবে আপনার কাজ এই উম্মাকে সুশৃঙ্খল রাখা, কাজে এই উম্মাকে সুশৃঙ্খল না রেখে কোনটি সঠিক আর কোনটি ভুল পথ তা না দেখিয়ে আপনি থাকতে পারবেন না, আপনাকে এই দায়িত্ব পালন করতেই হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কথা ওমর ইবনে খাত্তাব বুঝতে পারলেন এবং তিনি আশ্বস্ত হলেন। তিনি বললেন, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। এই ঘটনা ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাবের মধ্যে কতটা আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ে তিনি কত ভীত থাকতেন, সবসময় তার মধ্যে আশঙ্কা থাকতো যে এই হয়তো তিনি কারো কোনো ক্ষতি করে ফেললেন কিনা কিংবা কারো উপর কোনো অন্যায় করে ফেললেন কিনা, এবং এই জন্য শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে না জানি কী জবাবদিহিতা করতে হয়। এই কয়েকটি ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওমর ইবনে খাত্তাব যে ঘটনাগুলো নিয়ে তার মধ্যে চিন্তা এবং পেরেশান অবস্থা সৃষ্টি হতো খুবই সামান্য এবং তুচ্ছ ঘটনা, যেগুলো ধর্তব্য কোনো বিষয় নয়, সামান্য কাউকে কোনো আঘাত করেছেন, কিন্তু সেটা নিয়েও তার মধ্যে কত ব্যাপক ভাবান্তর হতো। অপরদিকে বর্তমানে মুসলিম ভূমিগুলোতে যে সমস্ত মোর্তাদ শাসক গোষ্ঠী এবং তাদের অধীনস্থ যারা লোক, তারা তাদের সমস্ত শক্তিগুলোকে ব্যয় করছে আল্লাহর পথে আল্লাহর আউলিয়াদেরকে জুলুম অত্যাচার নির্যাতন করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য, এবং তাদেরকে অন্যায়ভাবে বন্দী করার পর কত রকমের জুলুম এবং অত্যাচার তাদের উপর করা হচ্ছে। মানসিক কিংবা শারীরিক এমন কোনো অত্যাচার নেই যা তাদের উপর করা হচ্ছে না। এই সমস্ত লোকেরা কি জবাব দেবে যখন তারা আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, যখন আল্লাহ জানতে চাইবেন যে কেন তুমি আমার বান্দাদের উপর অত্যাচার করেছো, কেন তুমি মুসলিমদের উপর জুলুম অত্যাচার করেছো, তখন তারা কি জবাব দেবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়ার আগুন দেখতেন, সেই আগুন দেখতে পেলে তিনি বিভিন্ন সময় আগুনের উপর হাত রাখতেন এবং নিজেকে প্রশ্ন করতেন, ওহে খাত্তাবের পুত্র, এই আগুনের যন্ত্রণা তুমি কি সহ্য করতে পারছো? তোমাকে দুনিয়াতে অবশ্যই সঠিক পথের উপর থাকতে হবে, কারণ এটাই হচ্ছে আখিরাতের পাথেয়, আখিরাতে যাওয়ার মাধ্যম। কাজে এই দুনিয়ার আগুন যদি তুমি সহ্য করতে না পারো, ওমর ইবনে খাত্তাব আগুনের উপর হাত রেখে বলতেন, সেই আখিরাতের আগুনকে, জাহান্নামের আগুনকে তুমি কীভাবে সহ্য করতে পারবে? হে খাত্তাবের পুত্র, তুমি কি পারবে সেটা সহ্য করতে? সাম্প্রতিক অতীতে যে সমস্ত মুসলিমরা ছিলেন তাদের মধ্যে একটি তুলনা আমরা দেখতে পাই। বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলী, তার সম্পর্কে আমরা জানি, যিনি একসময় খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, বেশ কিছু টিভি সাক্ষাৎকারে তাকে এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনি ইসলাম গ্রহণ করলেন, কেন আপনি মুসলিম হলেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে, আপনার ধর্মবিশ্বাস। মোহাম্মদ আলী, তিনি একটি টিভি অনুষ্ঠানে, তার হাতে একটি লাইটার ছিল, সে আগুন জ্বালিয়ে তার উপর হাত রেখে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা কি কেউ পারবেন এই আগুনকে সহ্য করতে? সুতরাং মোহাম্মদ আলী, তিনিও এই আখিরাতের যে বিষয়গুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, আল্লাহর অবাধ্য হলে, অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতের সেই কঠিন শাস্তি সহ্য করতে হবে, এই বিষয়গুলো তার উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করছিলেন। খ্যাত বক্সার মোহাম্মদ আলী, তিনি নিশ্চয়ই নিঃসন্দেহে তিনি দৈহিকভাবে এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী চারিত্রিক গঠনের ছিলেন, কিন্তু এরপরেও আখিরাতের শাস্তির কথা স্মরণ করে তিনি মানুষদেরকে উদ্বুদ্ধ করছিলেন সত্যকে গ্রহণ করার জন্য। নিশ্চয়ই এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ওমর ইবনে খাত্তাবের পরবর্তী চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাবের জুহুদ বা সাধারণ জীবনযাপন সম্পর্কে আমরা যাচ্ছি। আবু ইসমাইল আল নাহাদি তিনি বলছেন, আমি খলিফা ওমর ইবনে খাত্তাবকে দেখলাম, তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন, তখন তার পরনে ছিল একটি লুঙ্গি যাতে ছিল 12টি তালি, তার মধ্যে একটি তালি ছিল লাল চামড়ার। অর্থাৎ একটি তালি এতটাই প্রকাশ্য ছিল কিন্তু ওমর ইবনে খাত্তাব এর কারণে বিন্দুমাত্র পেরেশান ছিলেন না। লাল চামড়ার তৈরি একটি তালিও সেই বারোটি তালির মধ্যে ছিল। কী ঘটনা আমরা দেখতে পাই, ওমর ইবনে খাত্তাব জুমার দিন মসজিদে আসতে তার বিলম্ব হচ্ছিল। যখন তিনি আসলেন তখন তিনি উপস্থিত লোকেদের উদ্দেশ্যে মিম্বারে দাঁড়িয়ে ওজোর পেশ করলেন এবং তিনি বললেন যে আমার পোশাকের কারণে আমার দেরি হয়ে গিয়েছিল। আমার একটিমাত্র পোশাক ছিল এবং সেটা সেলাই করা হচ্ছিল, সেটা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক ছিল না, এ কারণে আমার আসতে দেরি হয়েছে। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব সম্পর্কে একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম, সেই ঘটনায় যখন ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রকোষ্ঠ বা চেম্বার, দুইতলার যে কক্ষ, সেখানে প্রবেশ করে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত সাধারণ জীবনযাত্রা সেটা দেখে তিনি কেঁদে ফেলেছিলেন, আবেগে তার চোখ থেকে অশ্রু বের হয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরে কিছুই ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি খেজুরের চাটায়ের উপর শুয়েছিলেন, সেই চাটায়ের দাগ তার শরীরে বসে গিয়েছিল। খেজুরের কয়েকটি পাতা দিয়ে ছোবরা জাতীয় তৈরি করা একটি বালিশ, সেটা ছিল তার একমাত্র হেলান দেওয়ার জিনিস। সেই সময় ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মাকে কিংবা আপনাকে সচ্ছলতা দান করেন। ওমর ইবনে খাত্তাব সেই সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোম সম্রাট, পারস্য সম্রাট তাদের দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বলেছিলেন, হে ওমর, তুমি এখনও ধোকায় পড়ে আছো। এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়াতেই তাদের বদলা পেয়ে যাচ্ছে, আখিরাতে তারা কিছুই পাবে না। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব তার মন্তব্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সেই ঘটনাকে ওমর ইবনে খাত্তাব নিজের মনে গেঁথে নিয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজেই যখন খলিফা হলেন, রোমান পারস্য সমস্ত সাম্রাজ্যের ধনভাণ্ডারগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছিল, সেগুলো মুসলিমদের হাতে চলে আসছিল, চাইলেই ওমর ইবনে খাত্তাব একটি বিলাসী জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি তার পূর্বের দুই সাথী আবু বকর সিদ্দিক এবং তারও আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া পথ, রেখে যাওয়া নীতি, সেগুলো অনুসরণ করতেই বেশি আগ্রহী ছিলেন। সেরকম একটি ঘটনায় আমরা যাচ্ছি। যখন মুসলিমদের মাধ্যমে অনেক জালিম শাসকদের ধনভাণ্ডারগুলো উন্মুক্ত করা হচ্ছিল, নতুন নতুন এলাকা বিজিত হচ্ছিল, সেই সময় সাধারণ মানুষদের হাতেও প্রচুর সম্পদ চলে আসছিল। মুসলিমদের হাতে এই সমস্ত সম্পত্তিগুলো চলে আসছিল। সেই অবস্থায় ওমর ইবনে খাত্তাবের মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন এবং তিনি বললেন, হে আমার পিতাজি, এখন যদি আপনি চান তো আপনি নরম কিংবা উন্নত মানের পোশাক পরতে পারেন, ভালো খাবার গ্রহণ করতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সম্পদ এবং রিজিক সেখানে বরকত দিয়েছেন, এগুলোকে বাড়িয়ে দিয়েছেন। ওমর তার মেয়েকে বলছিলেন, হাফসা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে বলছেন, হে আমার মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের মধ্যে অতিরিক্ত বাড়তি পোশাক কী ছিল? হাফসা বললেন, দুইটি জামা ছিল, দুইটি পোশাক ছিল, যেগুলো ছিল সুগন্ধিযুক্ত। এর একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন কোনো প্রতিনিধি বা মেহমান আসলে, আর আরেকটি তিনি পরতেন জুমার দিনে খুতবা দিতে। এরপর ওমর জানতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উন্নত খাবার কী ছিল? হাফসা বললেন, যবের রুটি এবং ঘি, এই দুটি মিশিয়ে তিনি খেতেন। এরপর ওমর বললেন, আল্লাহ রাসূলের সবচেয়ে উন্নত মানের বিছানা কী ছিল? হাফসা বললেন, একটি বিছানা ছিল যা আমরা গ্রীষ্মকালে চার ভাঁজ করে নিচে বিছিয়ে দিতাম, আর যখন শীতকাল আসতো তখন অর্ধেক নিচে বিছিয়ে দিতাম আর অর্ধেক গায়ের উপর দেওয়ার জন্য রেখে দিতাম। এই বর্ণনাগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লামের পোশাক, আল্লাহ রাসূল সাল্লামের খাবার, আল্লাহ রাসূল সাল্লামের বিছানা, এগুলো শোনার পর ওমর ইবনে খাত্তাব বললেন, আমার এবং আমার সাথীর উদাহরণ হচ্ছে এমন তিন ব্যক্তির মতো যারা কোনো রাস্তা দিয়ে অতিক্রম করেছে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি পূর্ণ পাথেয় সহ রাস্তা অতিক্রম করেছে, গন্তব্যে পৌঁছে গিয়েছে। এরপর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে অনুসরণ করেছে, সেও এভাবে রাস্তা অতিক্রম করেছে, গন্তব্যে পৌঁছে গিয়েছে। এরপর তৃতীয় ব্যক্তি, সেও একই পথ অনুসরণ করতে যাচ্ছে। এর মাধ্যমে ওমর ইবনে খাত্তাব নিজেকে বোঝাচ্ছিলেন। ওমর বলছেন, এখন যদি সেই তৃতীয় ব্যক্তি পূর্বের দুই ব্যক্তির পাথেয়কে নিজের পাথেয় হিসেবে গ্রহণ করে এবং তাদের সুন্নতকে পুরোপুরি অনুসরণ করে, তাহলে অবশ্যই সেও তাদের সঙ্গে একই গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু যদি সে ভিন্ন কোনো পথ বা পাথেয় অবলম্বন করে, তাহলে সে কখনোই আগের দুই সাথীর সঙ্গে একত্রিত হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই ঘটনাগুলো উপস্থাপন করার পর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে ফেললেন। ওমর জানিয়ে দিলেন যে, আমি আমার পূর্বের দুই সাথী, পূর্বের দুইজন বন্ধু, তাদেরকে আমি অনুসরণ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক। তারাও এই দুনিয়া থেকে কোনো কিছুই গ্রহণ করেননি, একেবারে সাধারণ অবস্থায় দুনিয়াকে মাধ্যম হিসেবে গ্রহণ করে আখিরাতকে অর্জন করেছেন। আমিও তাদের সঙ্গে একই গন্তব্যে পৌঁছাতে চাই, কাজেই আমার জন্য ভিন্ন কোনো পথ অবলম্বন করার সুযোগ নেই। ওমর ইবনে খাত্তাব দুনিয়া বিমুখ একজন ব্যক্তি ছিলেন। একদিন ওমর ইবনুল খাত্তাব তিনি তার সঙ্গী সাথী পরামর্শক উপদেষ্টা এবং প্রতিনিধিদেরকে সাথে নিয়ে একটি পথ অতিক্রম করছিলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি আবর্জনা ফেলার স্থান আস্তাকুরের সামনে এসে দাঁড়ালেন এবং সেখানে এসে তিনি থেমে গেলেন এবং সেখানে বেশ লম্বা সময় ধরেই তিনি দাঁড়িয়ে থাকলেন। কিন্তু আশেপাশের লোকেরা তাদের জন্য সেখানে অবস্থান করা বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ সেই ময়লা ফেলার স্থান আস্তাকুর থেকে খুবই বাজে একটি গন্ধ আসছিল, উৎকট গন্ধ আসছিল। ওমর ইবনুল খাত্তাব তাদেরকে ইচ্ছাকৃতভাবে সেখানে দাঁড় করিয়ে রাখছিলেন। তিনি চাচ্ছিলেন এর মাধ্যমে তাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করতে। তিনি বলছিলেন, এই যে ময়লা আবর্জনার গন্ধ তোমরা পাচ্ছ, এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়ার উপমা, দুনিয়ার দৃষ্টান্ত। আর এই দুনিয়ার জন্যই তোমরা একে অন্যের সঙ্গে যুদ্ধ করো কিংবা মারামারি করো। সুতরাং ওমর ইবনুল খাত্তাবের কাছে দুনিয়া ছিল একটি ময়লা আবর্জনা ফেলার স্থান, একটি তীব্র বাজে গন্ধযুক্ত আস্তাকুর ছাড়া আর কিছুই নয়। তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই ঘটনার মাধ্যমে, দুনিয়া হচ্ছে আসলেই এই রকম, যার জন্য আমরা এত মারামারি কিংবা লড়াই করি একে অন্যের সঙ্গে। ওমর ইবনুল খাত্তাবের চোখে এটাই ছিল দুনিয়া, তার সমস্ত মনোযোগ ছিল আখিরাতকে ঘিরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি জানি কেন ওমর আমাদের সবার থেকে উপরে। তিনি বলছেন, হিজরতের কারণে ওমর ইবনুল খাত্তাব আমাদের মধ্যে অগ্রগামী ছিলেন না। ইসলাম গ্রহণের দিকে ওমর ইবনুল খাত্তাব প্রথম ছিলেন না, কিংবা হিজরতের কারণেও ওমর ইবনুল খাত্তাব আমাদের মধ্যে অগ্রগামী ছিলেন না, কিন্তু আমি জানি কীভাবে তিনি আমাদের সবার থেকে এগিয়ে, কীভাবে তিনি আমাদের সবার থেকে উত্তম। কারণ তিনি আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ জীবনযাপন করেন, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি দুনিয়া বিমুখ, এই কারণেই তার স্থান আমাদের সবার থেকে উপরে। সুতরাং সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলছেন, জুহুদের মাধ্যমেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাকিদের থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। দুনিয়া তার হাতের মুঠোয় ছিল, তিনি ছিলেন খলিফা, সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক, কিন্তু এর পরেও দুনিয়ার বিলাসিতাকে তিনি ত্যাগ করেছেন, ছুড়ে ফেলেছেন। তিনি ছিলেন প্রচণ্ড বিনয়ী একজন মানুষ। পরের ঘটনা থেকেও এই দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসে। একবার একটি প্রতিনিধি দল আসলো ইরাক থেকে ওমর ইবনুল খাত্তাবের কাছে, যাদের মধ্যে আল আহনাফ ইবনে কায়েস তিনিও ছিলেন। আল আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তার গোত্রের একজন মর্যাদাবান ব্যক্তি ছিলেন, লোকেরা তাকে শ্রদ্ধা করত, সম্মান করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। সেই দিনটি ছিল প্রচণ্ড গরমের দিন, গ্রীষ্মকালে। ওমর ইবনুল খাত্তাব তিনি খুবই সাধারণ একটি কাজ করছিলেন, তিনি উটের গায়ে রং বসাচ্ছিলেন, আলকাতরা বসাচ্ছিলেন, যেন তাদের চামড়ায় কোনো ধরনের ইনফেকশন বা রোগ না হয়। তাদের গায়ে তিনি কালো রং বসাচ্ছিলেন। প্রচণ্ড গরমের কারণে ওমর ইবনুল খাত্তাব তার গায়ের যে বাইরের জামা সেটা খুলে রেখে মাথার উপরে পেঁচিয়ে রেখেছিলেন। যেমন আমাদের দেশে অনেক সময় আমরা দেখি যারা রোদের মধ্যে কাজ করেন তারা মাথায় একটি গামছা পেঁচিয়ে রাখেন। ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়া সত্ত্বেও এত সাধারণ বেশে, সাধারণ অবস্থায় সেরকম একটি কাজ করছেন, জাকাতের রুটগুলোর গায়ে তিনি আলকাতরা বসাচ্ছেন। তিনি আহনাফকে দেখলেন এবং দেখে বললেন, হে আহনাফ, তুমিও এসো আমার সঙ্গে কাজে যোগদান করো, তোমার গায়ের বাইরের জামাটা খুলে রাখো এবং আমির আল মুমিনিনকে তার কাজে সহযোগিতা করো, কারণ এগুলো হচ্ছে জাকাতের উট এবং এই উটগুলো হতে দরিদ্র, অসহায়, বিধবা এবং এতিমরা তাদের অংশ লাভ করবে। কোনো একজন ব্যক্তি তখন বলে উঠল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন ইয়া আমির আল মুমিনিন, আপনি কেন আপনার একজন গোলামকে কিংবা একজন খাদেমকে বলছেন না এই বিষয়গুলো দেখাশোনা করতে, তারাই তো পারে জাকাতের এই উটগুলোকে এই কাজ করতে, আপনি আপনার একজন গোলামকে বললেই পারেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, আমার এবং আহনাফের থেকে আর বড় গোলাম কে আছে? ওমর আরও বললেন, যখন কোনো একজন ব্যক্তিকে মুসলিমদের দায়িত্ব, মুসলিমদের বিষয়গুলো দেখার কাজ দেওয়া হয় তখন সেই কাজের জন্য সে সেভাবেই দায়বদ্ধ হয়ে যায় যেভাবে একজন গোলাম তার মনিবের নিকট দায়বদ্ধ। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তিনি খুবই সাধারণ একটি কাজ করছিলেন, যেটা কোনো একজন মর্যাদাবান ব্যক্তি অনেক সময় নিজের জন্য করা অমর্যাদাকর বলে মনে করেন, একেবারে সাধারণ কাজ, উটের গায়ে রং বসানো। চাইলেই কোনো একজন খাদেমকে, যাদের দাসদাসী রয়েছে তাদেরকে বলে তারা সেই কাজ করিয়ে নিতে পারেন। কাজেই একজন লোক বললেন যে, আপনি এই সাধারণ কাজ তো একজন গোলামকে বললেই পারেন, সেই গোলামই এই কাজ করে দিতে পারে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আমি এবং আহনাফ আমরাই হচ্ছে সবচেয়ে বড় গোলাম। এর মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব নিজের বিনয়কে প্রকাশ করলেন, কোনো বরত্ব নয়। তিনি বললেন, একজন দাস যেভাবে তার মনিবের কাছে দায়বদ্ধ থাকে, মুসলিমদের কাজগুলো আমাদের উপর দেওয়া হয়েছে, সেই কাজের দায়িত্বের কারণে আমরাও আল্লাহর কাছে নিজেকে সেভাবেই দায়বদ্ধ মনে করি। আমির আল মুমিনিন খলিফা ওমর ইবনুল খাত্তাবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি, এবারে আমরা যাচ্ছি পরবর্তী পয়েন্টে, তার তাকওয়া সম্পর্কে। একটু আগে আমরা কথা বলেছিলাম আল্লাহ ভীতি সম্পর্কে। আল্লাহ ভীতি, খাশিয়াতুল্লাহ বা খাউফ, এবং একই সঙ্গে তার বিপরীতে তাকওয়া, এর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সাধারণভাবে অনুবাদের ক্ষেত্রে অনেক সময় তাকওয়াকে আল্লাহ ভীতি হিসেবেই বা আল্লাহর ভয় হিসেবেই অনুবাদ করা হয়ে থাকে, তবে তাকওয়া আরেকটু সূক্ষ্ম বিষয়। এর সার্থক অনুবাদ এটা হতে পারে, আল্লাহ সচেতনতা, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি যে কোনো কাজ করার আগে চিন্তা করেন, তার মধ্যে এই চিন্তা চেতনা সবসময় তার মাথায় থাকে যে আমি যা করছি এর মাধ্যমে আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমি পাবো, নাকি তার সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হবে। যে কাজ আমি করছি তার মাধ্যমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো, নাকি অসন্তুষ্টি আমি লাভ করব। এই বিষয়কে সবসময় মাথায় রেখে সাবধানভাবে থাকা, পরহেজগারি অবলম্বন করা, এটাই হচ্ছে তাকওয়া। ওমর ইবনে খাত্তাব, তার একটি উটনি ছিল যার দুধ তিনি পান করতেন। একজন খাদেম ছিল, সে সেই উটনি থেকে দুধ দোহন করে ওমর ইবনে খাত্তাবকে প্রদান করত। ওমর ইবনে খাত্তাব নিয়মিত সেটা পান করতেন। একদিন তিনি সেই দুধ খেলেন এবং দুধ পান করার পর তিনি দেখলেন যে এর স্বাদ কিছুটা ভিন্ন লাগছে। ওমর ইবনে খাত্তাব বললেন, দুর্ভোগ তোমার জন্য, এই দুধ তুমি কোত্থেকে পেলে? সেই খাদেম বলল, ইয়া আমিরুল মুমিনিন, আজকে উটের যে শাবক ছিল সে সমস্ত দুধ পান করে ফেলেছে, কাজেই আমি অন্য একটি উটনি থেকে দুধ দোহন করেছি, যেই উটনি ছিল গনিমতের মধ্যে, গনিমতের সম্পদের মধ্য থেকে একটি উটনি নিয়ে সে আমি আপনাকে দিয়েছি। ওমর ইবনে খাত্তাব বললেন, দুর্ভোগ তোমার জন্য, তুমি তো আমাকে আগুন পান করালে। ওমর ইবনে খাত্তাব পেরেশান হয়ে লোকেদের কাছে ছুটে গেলেন এবং বললেন যে গনিমতের উটের মধ্য থেকে একটি উট হতে দুধ দোহন করে তাকে দেওয়া হয়েছে পান করার জন্য। লোকেরা স্বতঃস্ফূর্তভাবেই বলল যে এটা আপনার জন্য বৈধ, আপনি চাইলে তার মাংসও গ্রহণ করতে পারেন। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনে খাত্তাবের মধ্যে কতটা পরহেজগারী ছিল, তিনি কতটা আল্লাহ সচেতন ছিলেন, তার মধ্যে কত বেশি পরিমাণে তাকওয়া ছিল। যে উট গনিমতের মালের মধ্যে ছিল সেটাকে বণ্টন না করা পর্যন্ত, যেগুলো মুসলিমদের সম্পত্তি, সেখান থেকে একটি উটনির দুধ দোহন করে তাকে প্রদান করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব এর কারণে তার খাদেমকে বলছিলেন, দুর্ভোগ তোমার জন্য, তুমি তো আমাকে আগুন খাওয়ালে। এই ঘটনার কারণে ওমর ইবনে খাত্তাব আল্লাহর শাস্তির ভয় করছিলেন। অথচ লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর কারণে ওমর ইবনে খাত্তাবের আতঙ্কিত হওয়ার কিছু ছিল না, কারণ তিনি নিজে ইচ্ছাকৃতভাবে কিছুই করেননি এবং মুসলিমরাও স্বতঃস্ফূর্তভাবে তাকে অনুমতি দিয়েছেন যে আপনি চাইলে সেখান থেকে কিছু গ্রহণ করতে পারেন। কিন্তু এরপরও ওমর ইবনে খাত্তাব এত সাবধান ছিলেন যে মুসলিমদের সম্পত্তি থেকে কোনো কিছুই তিনি খেয়ানত করতে চাইতেন না। এর বিপরীতে বর্তমান শাসকদেরকে আমরা দেখতে পাই যে প্রথমত তারা অন্যায় কর আরোপ করে মুসলিমদের কাছ থেকে কর গ্রহণ করে এবং সেই করের যে অর্থ সেটাকে ইচ্ছা মতো নিজেদের যে কোনো প্রয়োজনে তারা ব্যয় করে, অন্যায় করে, জুলুম করে, দুর্নীতি করে। তারা কী জবাব দিবে সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর ব্যাপারে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন? আয়াস ইবনে সালামা তার পিতার কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন, ওমর ইবনে খাত্তাব কোথাও যাচ্ছিলেন, তখন আমি বাজারের মধ্যে ছিলাম, তিনি কোনো একটি জরুরি কাজে যাচ্ছিলেন, আমি দেখলাম তার সঙ্গে ছিল একটি ছড়ি বা একটি চাবুক। যাওয়ার সময় ওমর ইবনে খাত্তাব সেই চাবুক দিয়ে আমাকে একটি খোঁচা দিলেন, সেই খোঁচা এসে আমার কাপড়ের উপর লাগলো। পরের বছর সেই সময় তিনি হজের জন্য যাচ্ছিলেন, রওনা হচ্ছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ওমর ইবনে খাত্তাবের সঙ্গে তার দেখা হলো। তিনি আমাকে বললেন, হে সালামা, তুমি কি এই বছর হজ করবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে হাত ধরে নিয়ে তার ঘরে প্রবেশ করালেন এবং একটি পাত্র বের করলেন যার মধ্যে ছিল 600 দিরহাম। তিনি আমাকে বললেন, তুমি এগুলোকে গ্রহণ করো, এর মাধ্যমে তুমি উপকৃত হও, হজের জন্য এগুলোকে গ্রহণ করো। আর জেনে রাখো, এটা হচ্ছে গত বছরের তোমাকে দেওয়া খোঁচার বিনিময়, প্রতিদান। বর্ণনাকারী বলছেন, আমি বললাম, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যা উল্লেখ করেছেন সেটা আমার মনেও ছিল না। অথচ ওমর বললেন যে তোমাকে সেই খোঁচা দেওয়ার পর থেকে সেটাকে আমি কখনোই ভুলতে পারিনি। বাইহাকিতে এই বর্ণনাটি এসেছে। সুতরাং একটি সামান্য খোঁচার কারণে যা ওমর ইবনে খাত্তাব যে ব্যক্তিকে দিয়েছেন তিনি মনেও রাখেননি, সেই সামান্য ছড়ি কিংবা চাবুকের খোঁচা সেটাও ওমর ইবনে খাত্তাবকে এতটা অস্থির করে রেখেছিল, সেই কারণে পরের বছর তাকে ডেকে নিয়ে এসে 600 দিরহাম তিনি দিচ্ছিলেন যেন তিনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহর দরবারে যেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ পেশ না করেন। সুবহানাল্লাহ। পরবর্তী ঘটনা ওমর এবং একটি মোমবাতির ঘটনা। খলিফা ওমর ইবনে খাত্তাব তিনি একটি মোমবাতি জ্বালিয়ে রাতের বেলায় কাজ করছিলেন, এমন সময় তার কাছে দুজন আত্মীয় আসলেন। খলিফা তাড়াতাড়ি ফু দিয়ে মোমবাতি দিয়ে নিভিয়ে দিলেন, আরেকটি মোমবাতি ধরালেন, মেহমানদেরকে বসতে দিলেন এবং তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন। উপস্থিত দুজন আত্মীয় তারা কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করলেন যে আমাদেরকে দেখে আপনি আগের মোমবাতি নিভিয়ে আরেকটি মোমবাতি কেন জ্বালালেন? ওমর বললেন, আগের মোমবাতি ছিল বাইতুল মালের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা, আর তোমরা হচ্ছে আমার আত্মীয়, তোমাদের সঙ্গে আমার আলাপ হবে ব্যক্তিগত আলাপ, রাষ্ট্রীয় কোনো আলাপ নয়। কাজেই নিজের ব্যক্তিগত কাজে জনগণের আমানত থেকে আমি কিছুই খরচ করতে পারি না, যদি তা করি তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে, কাজেই নিজের টাকায় কেনা মোমবাতি দিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এই জবাবে সেই দুজন আত্মীয় তারা হতভম্ব হয়ে গেলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে ওমর ইবনে খাত্তাবের কাছে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায় কিনা সেই রকম কিছু বিষয়ে অনুরোধ জানাতে, কিন্তু যখন তারা দেখলেন যে সামান্য মোমবাতি নিয়ে যে খলিফা এত সতর্কতা করেন, এত সাবধান থাকেন, তাকে নিজেদের ব্যাপারে আত্মীয়তার খাতিরে কোনো বিশেষ সুবিধা গ্রহণের প্রস্তাব জানাতে তারা আর সাহসী করলেন না। আরেকবার আরেকজন ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের কাছে এসে কিছু অবৈধ সুবিধা যাচ্ছিল। ওমর ইবনে খাত্তাব তখন তার সামনে থাকা কিছু কাঠে আগুন জ্বলছিল, সেগুলোকে দেখিয়ে বললেন যে ঠিক আছে, তুমি যা চেয়েছো পাবে, তবে একটি শর্ত, যে তুমি সেই আগুনের মধ্যে গিয়ে তোমার হাত কিছু সময়ের জন্য প্রবেশ করিয়ে রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে গেল এবং বলল, ইয়া খলিফা, আমি যদি এই আগুনের মধ্যে হাত ঢুকাই তাহলে তো আমার হাত জ্বলে যাবে, পুড়ে যাবে। খলিফা বললেন, দুনিয়ার সামান্য এই আগুনকে তুমি এত ভয় পাচ্ছ, এত সাবধান থাকতে যাচ্ছ, অথচ তুমি কিনা আমাকে জাহান্নামের অনন্ত আগুনের দিকে নিয়ে যেতে চাচ্ছ। সেই সুপারিশকারী তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফেরত চলে গেল। আরেকদিন ওমর ইবনে খাত্তাব তিনি অসুস্থ হয়ে গেলেন এবং সেই সময়ে কিছু মধু তিনি গ্রহণ করতে যাচ্ছিলেন প্রতিষেধক হিসেবে। আমরা জানি যে মধুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা রেখেছেন, রোগমুক্তির উপায় রেখেছেন। তখন দেখা গেল যে মুসলিমদের কোষাগার বা বাইতুল মালে কিছু মধু ছিল, যা কিনা যুদ্ধের মাধ্যমে যে অঞ্চলগুলো বিজয় করা হচ্ছিল সেই অঞ্চলগুলো থেকে এসেছিল। ওমর ইবনে খাত্তাব চাইলেই সেখান থেকে মধু গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি কিছুতেই সেটা গ্রহণ করছিলেন না। তার চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন যে আপনি সেখান থেকে গ্রহণ করুন, কিন্তু ওমর ইবনে খাত্তাব আরেকটি বিষয়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সমস্ত লোকেদেরকে জড়ো করলেন, তাদেরকে একত্রিত করলেন, খুতবা দিলেন এবং খুতবায় দাঁড়িয়ে তিনি তাদের কাছে অনুমতি চাচ্ছিলেন, পারমিশন চাচ্ছিলেন। খলিফা সামান্য মধু খাওয়ার জন্য, যা কিনা তার চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন গ্রহণ করার জন্য, সেই অনুমতি সাধারণ জনগণের কাছ থেকে গ্রহণ করছেন। তিনি বলছেন যে যদি তোমরা আমাকে এই অনুমতি দাও যে আমার অসুস্থতার কারণে আমি সেখান থেকে মধু গ্রহণ করতে পারি, তাহলে আমি সেটা গ্রহণ করব, অন্যথায় সেটা গ্রহণ করা আমার জন্য হারাম হবে, অবৈধ হবে। লোকেদেরকে জড়ো করে অসুস্থ অবস্থায় খলিফা ওমর ইবনে খাত্তাব এই অনুমতি চাচ্ছেন যে তোমরা অনুমতি দিলে আমি কিছু মধু গ্রহণ করতে পারি। এই দৃশ্য দেখে লোকেরা ওমর ইবনে খাত্তাবের প্রতি আবেগ আক্রান্ত হয়ে কাঁদতে শুরু করলো এবং তারা বলল যে আপনি কেমন ব্যক্তি হে ওমর। তারা স্বতঃস্ফূর্তভাবে অনুমতি প্রদান করলেন এবং বললেন, হে ওমর, আপনার দৃষ্টান্ত, আপনার পরবর্তী ব্যক্তিদের জন্য আপনি এই কাজকে অনেক কঠিন করে যাচ্ছেন, আপনার পরবর্তী খলিফাদের জন্য আপনাকে অনুসরণ করা খুবই কঠিন হবে। ওমর ইবনে খাত্তাব একবার কোনো একটি মাছ খাওয়ার আগ্রহ প্রকাশ করলেন, কাজেই তার যিনি খাদেম ছিলেন তাকে বললেন যে তুমি এই মাছগুলো জোগাড় করে নিয়ে আসো। সেই খাদেম একটি সওয়ারি নিয়ে, একটি বাহন নিয়ে মাছের খোঁজে বের হলো এবং বিভিন্ন স্থানে অনুসন্ধান করতে লাগলো। অবশেষে দুই রাত যাওয়া এবং দুই রাত আসা, এতটুকু দূরত্ব অতিক্রম করা, অর্থাৎ চার রাতের ভ্রমণ শেষ করার পরে সেই মাছ নিয়ে খলিফা ওমর ইবনে খাত্তাবের কাছে আসলো। ওমর দেখলেন যে এই দীর্ঘ পথ সফর করার কারণে সেই বাহনটি, সেই সওয়ারি পশুটি একেবারে ক্লান্ত এবং তার সমস্ত শরীর থেকে ঘাম ঝরছে এবং সেই পশুটি হাঁসফাঁস করছে, এবং এটা দেখে সেই খাদেম সেই পশুটিকে গোসল করালেন। ওমর ইবনে খাত্তাব সেই পশুর এত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা দেখে বললেন যে ওমরের আগ্রহের কারণে একটি প্রাণী কষ্ট পেয়েছে, কাজেই ওমর কখনোই এই মাছের স্বাদ গ্রহণ করবে না। ওমর ইবনে খাত্তাব সেটা দেখে সেই মাছ খেতে অস্বীকৃতি জানালেন। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মানুষ নয়, পশুদের উপরেও যেন কোনো জুলুম করা না হয়, তাদের উপরে যেন কোনো সাধ্যাতীত কিছু চাপিয়ে দেওয়া না হয়, যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই ছিল, সেগুলো ওমর ইবনে খাত্তাব অনুসরণ করতেন, গ্রহণ করতেন। খলিফা হওয়া সত্ত্বেও, মুসলিম জাহানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও, সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হওয়া সত্ত্বেও ওমর ইবনে খাত্তাব ছিলেন খুবই বিনয়ী এবং আত্মসংযমী। হাসান আল বসরি থেকে বর্ণনা এসেছে একটি ঘটনায় যে ওমর ইবনে খাত্তাব তিনি একটি প্রচণ্ড গরমের দিনে, গ্রীষ্মের দিনে রাস্তায় হাঁটছিলেন, সেখানে কোনো ছায়ার ব্যবস্থা ছিল না। ওমর ইবনে খাত্তাব তার চাদরকে তার মাথায় ছায়ার জন্য পেঁচিয়ে রেখেছিলেন। এমন সময় একজন যুবক ব্যক্তি একটি গাধার উপরে আরোহণ করে যাচ্ছিল, সেটা দেখে ওমর সেই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ওহে যুবক, তুমি অনুমতি দিলে আমি তোমার বাহনে আরোহণ করতে যাই। খলিফা অনুমতি যাচ্ছেন, এটা দেখে সেই যুবক সেই বাহন থেকে একেবারে নেমে গেল এবং সেই গাধাটিকে টেনে ওমর ইবনে খাত্তাবের কাছে নিয়ে আসলো এবং বলল যে আপনি আরোহণ করুন, ইয়া আমিরুল মুমিনিন। ওমর বললেন যে না, তুমিও আমার সঙ্গে আরোহণ করো, আমি তোমার পেছনে আরোহণ করব। তখন সেই যুবক ওমরকে বলল যে আপনি সামনের দিকে বসুন, আমি পেছনের দিকে বসছি। ওমর সেটা গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, তুমি আমাকে বেশি আরামের স্থানে বসতে দিতে চাও এবং নিজে তুমি কষ্টের স্থানে বসতে চাও, অর্থাৎ তুমি পেছনের দিকে বসতে চাও, এটা হবে না, তুমি সামনের দিকে বসো এবং আমি পেছনের দিকে বসছি। বর্তমানে যেভাবে আমরা দেখি যে মোটরসাইকেল, এই ধরনের বাহনে দুইজন ব্যক্তি বসে থাকেন, সেই গাধার উপরেও তারা দুইজন সেভাবে বসলেন। খলিফা বসলেন পেছনে এবং তাকে দিলেন সামনের তুলনামূলক আরামদায়ক স্থানটি। এভাবে দুইজন সেই গাধার উপরে বসে মদিনার পথ দিয়ে যাচ্ছিলেন এবং লোকেরা অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। আরেকটি ঘটনায় একটি মজলিসে ওমর ইবনে খাত্তাব উপস্থিত ছিলেন, সেখানে কিছু ব্যক্তি ওমর ইবনে খাত্তাবকে বলছিল যে আপনি আমাদের মধ্যে একজন ন্যায় বিচারক, একজন সত্যবাদী এবং আপনি যতটা ন্যায়বিচারক, সত্যবাদী এবং মুনাফিকদের প্রতি যতটা কঠোর, এমন কখনও আমরা কারো মধ্যে দেখিনি। আউফ ইবনে মালিক, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন যে না, তোমরা যা বলছো এটা সত্য নয়, বরং তোমরা মিথ্যা বলছো। আমি ওমর ইবনে খাত্তাবের থেকেও উত্তম একজনের কথা জানি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী। সেই আলোচনা ওমর ইবনে খাত্তাবের সামনেই হচ্ছিল। ওমর ইবনে খাত্তাবের সামনেই তিনি বলছিলেন যে ওমরের থেকে উত্তম একজন ব্যক্তি সম্পর্কে আমার জানা আছে। ওমর জানতে চাইলেন, তুমি কার কথা বলছো? আউফ বললেন, আমি আবু বকরের কথা বলছি। ওমর বললেন, তুমি ঠিক বলেছ। এবং তিনি আরও বললেন, এমন একটা সময় ছিল যখন আবু বকর ছিলেন কস্তুরি মৃগের থেকেও বেশি পবিত্র এবং আমি ছিলাম আমার বাবার উটের থেকেও পথভ্রষ্ট অবস্থায়। আবু বকর আমার আগে মুসলিম হয়েছেন, সেই অবস্থায় তিনি কস্তুরি মৃগের থেকেও পবিত্র এবং পরিচ্ছন্ন ছিলেন, আর আমি তখন ছিলাম একজন অবিশ্বাসী, একজন কাফের। তখন আমি ছিলাম আমার পিতার উটের থেকেও নিকৃষ্ট অবস্থায়। সুতরাং একেবারে একটি মজলিসে ওমর ইবনে খাত্তাবের সামনেই যখন একজন ব্যক্তি মুখের উপরে বললেন যে না, ওমর নন, তার থেকেও একজন উত্তম ব্যক্তি আছেন, ওমর ইবনে খাত্তাব তাতে কোনো অপমান অনুভব করেননি, বরং তিনি নিজেই লোকদেরকে জানিয়ে দিলেন যে তিনি আসলে কী ছিলেন। মর্যাদার দিক থেকে অবশ্যই তিনি আবু বকর সিদ্দিকের থেকে পেছনে ছিলেন, এবং লোকেরা কোনোভাবেই তাকে উত্তম মনে করুক এটা তিনি কখনোই চাচ্ছিলেন না। যে কোনো একজন ক্ষমতাশীল ব্যক্তি, তার চারপাশে কিছু মানুষ সবসময় থাকেন যাদেরকে আমরা বলি চাটুকার। তারা বিভিন্ন রকমের তৈলাক্ত কথা বলে তাদেরকে খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, তোষামত করতে চান। তাদেরকে অনেক সময় তারা বলেন যে আপনি হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের সর্বোত্তম নেতা, গণতন্ত্রের পিতা, মানবতার বাবা, মানবতার মা, ইত্যাদি ইত্যাদি। আপনি হাজার বছরের শ্রেষ্ঠ, আপনার মতো কোনো শাসক আমরা কখনো দেখিনি, ইত্যাদি। এরকম মিথ্যে কথার ফুলঝুরিতে চাটুকাররা সবসময় ক্ষমতাশীল ব্যক্তিদেরকে খুশি রাখতে চান, এবং অনেক সময় দেখা যায় যে ক্রমাগত এই ধরনের কথাগুলো তাদের সম্পর্কে বলা হতে হতে এই সমস্ত শাসকেরাও অনেক সময় সেগুলোকে অতি প্রশংসা, সেগুলোকে বিশ্বাস করতে শুরু করে। এগুলো তাদের মস্তিষ্কে গেঁথে যায় এবং তারা মনে করতে শুরু করে, হ্যাঁ, আসলেই তো আমি এরকম, আমার মতো কোনো শাসক আগে পরে কখনোই ছিল না। কিন্তু ওমর ইবনে খাত্তাব এই ধরনের চাটুকারিতা কিংবা এই ধরনের প্রশংসাকে কখনোই অনুমোদন করতেন না। বরং ওমর ইবনে খাত্তাবের সঙ্গে এমন কিছু সাথী ছিল যারা নিজেরাই এই বিষয়গুলোকে খারিজ করে দিতেন, যেমন ছিলেন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আজকের আলোচনার শেষ পয়েন্টে আমরা এসেছি ওমর ইবনে খাত্তাবের আত্মসংযম সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি ওমর ইবনে খাত্তাব একজন কঠিন প্রকৃতির ব্যক্তি ছিলেন, তিনি রেগে যেতেন, তার মধ্যে রুক্ষতা ছিল, কিন্তু এটা কখনোই অনিয়ন্ত্রিত ছিল না। ওমর ইবনে খাত্তাব তার মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারতেন। ওয়াইন ইবনে হাসান, তার সম্পর্কে আগের বিভিন্ন আলোচনায় আমরা তার নাম উল্লেখ করেছি, তিনি ছিলেন একজন বেদুইনদের নেতা। তিনি একবার ওমর ইবনে খাত্তাবের সঙ্গে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চাইলেন। ওমর ইবনে খাত্তাব সবসময় তার সঙ্গে এমন কিছু লোকেদেরকে রাখতেন যারা ছিলেন আলেম, যাদের কাছে কোরআনের ইলম ছিল, তারা ছিলেন কোরআনের স্কলার। এই সমস্ত লোকেদেরকে ওমর ইবনে খাত্তাব তার পরামর্শক, তার সাথী, উপদেষ্টা এবং বন্ধু হিসেবে রাখতেন। ইবনে আব্বাস তিনি বলেছেন যে যারাই কোরআনের উপর ইলম অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন, পাণ্ডিত্য অর্জন করতেন, কোরআনকে বুঝতেন, যাদের কাছে কোরআনের আয়াতের ব্যাখ্যা থাকতো, তারা ওমর ইবনে খাত্তাবের সাথী হতেন, হোক সেই ব্যক্তি যুবক কিংবা বৃদ্ধ। হিউর বিন কায়েস, তিনি ছিলেন এরকম একজন ব্যক্তি, এবং যিনি সেই অবস্থায় এসেছেন অনুমতি চাচ্ছেন ওমরের সঙ্গে দেখা করার জন্য, ওয়াইন ইবনে হাসান, তিনি ছিলেন সেই হিউর ইবনে কায়েসের চাচা। ওয়াইনা সেখানে উপস্থিত হয়ে ওমর ইবনে খাত্তাবের সামনে ওমরকে কড়া ভাষায় সমালোচনা করতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, ওহে খাত্তাবের পুত্র, আপনি আমাদের উপর জুলুম করেছেন, আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সম্পত্তি দান করছেন না, আপনি ন্যায় বিচার করেননি, আপনি জুলুমকারী। ওয়াইন ইবনে হাসান সম্পর্কে আমরা কথা বলেছি, তিনি একজন সুবিধাবাজ ব্যক্তি ছিলেন, সবসময় অন্যায় সুবিধা গ্রহণ করার চেষ্টা করতেন, একজন ঝামেলাবাজ ব্যক্তিও তাকে বলা যায়। সুতরাং সে ওমর ইবনে খাত্তাবকে যা বলছে যে আপনি আমাদেরকে বেশি পরিমাণে সম্পত্তি দেননি, এই কারণে আপনি আমাদের উপরে জুলুম করেছেন। অর্থাৎ বাস্তবে ওমর জুলুম করেননি, বরং সে নিজের জন্য এই মানদণ্ড স্থির করে নিয়েছে যে আমাকে যদি বেশি না দেওয়া হয় তাহলে তুমি আমার প্রতি জুলুমকারী। ওমর ইবনে খাত্তাবের প্রতি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওমর চাইলেন তার খুব কড়া জবাব দিতে, কিন্তু সেখানে হিউর ইবনে কায়েস তিনি ওমরকে থামিয়ে দিলেন এবং বললেন যে আপনি কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কী বলেছিলেন? তিনি বলেছিলেন, অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিদেরকে এড়িয়ে চলো, তাদেরকে পরিহার করে চলো। এবং এই ব্যক্তি ওয়াইন ইবনে হাসান, সে একজন বেদুইন, সে একজন অজ্ঞ ব্যক্তি। হিউর ইবনে কায়েস তিনি তার চাচার সম্পর্কে এই কথাগুলো বলছেন, এবং যে আয়াতকে তিনি স্মরণ করে দিয়েছিলেন সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উপদেশ দিয়েছেন, হে নবী, আপনি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন, ভালো কাজের নির্দেশ প্রদান করুন, এবং জাহিল ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তিদের থেকে দূরে থাকুন, তাদেরকে পরিহার করুন, উপেক্ষা করুন। এরকম একটা রাগান্বিত অবস্থায় শুধুমাত্র একটি আয়াত ওমর ইবনে খাত্তাবের সামনে উপস্থাপন করা হলো। ওমর ইবনে খাত্তাবের রাগ মেজাজ সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু এই একটি আয়াত যেন আগুনের উপর পানি ঢেলে দেওয়ার কাজ করলো। মুহূর্তের মধ্যেই ওমর ইবনে খাত্তাব শান্ত হয়ে গেলেন। ইবনে আব্বাস বলছেন যে আয়াতটি শোনামাত্রই ওমর নিজেকে নিয়ন্ত্রিত করে ফেললেন, সংযমে নিয়ে আসলেন। কারণ ওমর ইবনুল খাত্তাব তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন মেনে চলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের মাধ্যমে যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়েছেন অজ্ঞ মূর্খ ব্যক্তিদেরকে উপেক্ষা করতে, এড়িয়ে চলতে, তখন তিনি সেখানেই থেমে গেলেন এবং তার উপরে যে অন্যায় অভিযোগ করা হয়েছিল সেটাকে জবাব দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না, সেটাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করলেন। আলহামদুলিল্লাহ, খলিফা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, তার কিছু চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এই প্রসঙ্গে আরও অনেক বর্ণনা রয়েছে যেগুলো বিস্তারিতভাবে অডিও আলোচনায় উল্লেখ করা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা চাইলে বিভিন্ন বই বা পুস্তক থেকে যেখানে ওমর ইবনুল খাত্তাবের জীবনী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেখান থেকে দেখে আরও অনুপ্রেরণা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো গ্রহণ করার আমাদেরকে তৌফিক প্রদান করুন। আগামী আলোচনায় ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব ওমর ইবনুল খাত্তাব তার নিজের পরিবারের সঙ্গে কী কী ধরনের আচরণ করতেন যখন তিনি খলিফা হয়েছিলেন, খলিফা হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব এবং তার পরিবার সম্পর্কে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।